জয়নগর হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২০তম এই মোবারকময় ফজিলতময় বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার পরে এই কনকনে শীতের রজনীতে রাত্রির প্রায় মধ্যভাগে আল্লাহ পাকের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে সবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার জন্য যে মহান রাব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, শীতের মাত্রা একটু বেশি মনে হচ্ছে, কারণ আমরা গত দুই তিন দিন আমার প্রোগ্রাম ছিল কুমিল্লা অঞ্চলের দিকে, ওইদিকে এরকম শীত মনে হয়নি, এদিকে আসার পরে বোঝা গেছে যে শীতের মাত্রাটা এইদিকে একটু বেশি। এই কনকনে শীতের মধ্যে আপনারা এত রাত্রিতে বসে আছেন আসলেই অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের দেশের ওয়াজ মাহফিলের সিস্টেম গুলো এইরকম হয়ে গিয়েছে, এখন কিছু করারও নাই, কিন্তু এগুলো আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করা দরকার। রাত ১০টার পরে কোনো মাহফিল করাই ঠিক না, সর্বোচ্চ গেলে হয়তো ১১টা, কিন্তু চেষ্টা করতে হবে যে রাত ১০টার মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় মাহফিল শুরুই হয় রাত ১০টায়, ফজর পর্যন্ত মাহফিল হয়, তাহলে রাত্রে শরীরের হক নষ্ট করে, ঘুম নষ্ট করে, পরের দিন অফিসে আদালতে কাজে কর্মে গেলে কাজকর্ম ঠিক মতো করা যায় না, তারপর ওয়াশরুমে ফজর সালাতটা জামাতে আদায় করা যায় না, অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এত রাত্রিতে মাইক, আমরা তো এখানে কম মাইক, অনেক এলাকায় দেখা যায় পঞ্চাশটা ১০০টা মাইক লাগে রাখে, রাত ১২টা ১টা ২টা পর্যন্ত এই মাইক বাজতে থাকে, এলাকায় কত অসুস্থ মানুষ থাকেন, রোগী থাকেন, মানুষ ঘুমাইতে পারে না, বিভিন্ন ধরনের জটিলতা এই ওয়াজ মাহফিল, এই জন্য আমরা এগুলো চেষ্টা করতে হবে আস্তে আস্তে এগুলোকে আগে নিয়ে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি নবুয়তের ২৩ বছরে ওয়াজ নসিহত করেছেন, কিন্তু সালাতুল আসার পরে কখনো ওয়াজ নসিহত করেন নাই, কিন্তু আমরা শুরুই করি ওয়াজ নসিহত আসার পরে, মানে আমাদের অভ্যাসটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। তো আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা বেশি দীর্ঘ আলোচনা করব না, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন এগুলোই যদি আমরা আমল করি আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামের জলসা সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। ওয়াজ আসলে বেশি শোনা লাগে না, বেশি আমল করা দরকার, ওয়াজ কিন্তু আমরা সবাই কম জানি, ওয়াজ সবাই কম বেশি জান, কিন্তু অভাব হয়েছে, সমস্যা হয়েছে আমলে, কাজে বাস্তবায়ন কি করলে জান্নাতে যাব, কি করলে জাহান্নামে যেতে হবে, এগুলো মোটামুটি সবাই জানা আছে, সকালবেলা ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা জানে না এরকম মানুষ এই এলাকায় আছে, সবাই জানে। কিন্তু ফজরের নামাজ মসজিদ খালি, কেউ আসে না। তাহলে বোঝা যায় ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু অভাব হচ্ছে আমাদের আমলের। এই জন্য আমরা কথা কম বলবো, ওয়াজ কম করবো, আমল বেশি করব। এটাই যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ মাহফিল ইসলামের জলসা সার্থক হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখন 11টা বাজে, 12টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব ইনশাআল্লাহ। এ পর্যন্ত বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব, বিষয়টি হল আমরা প্রত্যেকেই আমাদের ছেলে মেয়ে নিয়ে, সন্তান সন্ততি নিয়ে খুবই উদ্বিগ্নতার মধ্যে, খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আমাদের ছেলে মেয়েগুলো কিভাবে ভালো ছেলে মেয়ে হবে, আদর্শ ছেলে মেয়ে হবে, সুসন্তান হবে, দিনদার হবে, সলহীন হবে, এই চিন্তায় আমরা সবাই পেরেশান। কারণ বর্তমান সময়টা এমন হয়ে গেছে, আধুনিক তথ্য প্রযুক্তি, তারপরে বিভিন্ন কিছুর সমন্বয়ে পরিবেশটা এমন হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে ভালোভাবে গড়ে তোলা, আদর্শ সুসন্তান হিসাবে গড়ে তোলা, এই দেশের একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলা, এগুলো অনেক কঠিন হয়ে গিয়েছে। কারণ এখন শুধু আপনি কোনো কিছু বেড়া দিয়ে, কোনো কিছু বাদ দিয়ে ধরে রাখা যায় না। কারণ তথ্য প্রযুক্তির যে যুগটা, এটা বাতাসের সাথে কানেকশন, এটাকে আটকায় রাখা যায় না, এটাকে বন্ধ করে রাখা যায় না। ঘরে যদি একটা মোবাইল এনে দিতে পারেন, স্মার্টফোন এনে দিতে পারেন, তাহলে আর আপনি ওই ছেলে বাহিরে যাওয়া দরকার নাই, ওই মেয়ে বাহিরে যাওয়া দরকার নাই, ঘরে বসেই সারা পৃথিবীর যত ইবলিশ আছে সকল ইবলিশ এক জায়গায় একত্রিত করতে পারে, বাইরে আর যাওয়া দরকার নেই। তাহলে আপনি এই মুহূর্তে এদেরকে সুসন্তান হিসেবে গঠন করা, এটা অনেক কঠিন কাজ। সবাই আমরা পেরেশানির মধ্যে আছি। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা দুই একটি কথা বলার চেষ্টা করবো যে আমাদের সন্তানগুলোকে কিভাবে ওয়ালাদে সালেহ, সুসন্তান, নেককার, দিনদার, মাদকাসক্তি মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত আদর্শ সন্তান কিভাবে আমরা গঠন করতে পারি, এই উপায়গুলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুসন্তান যদি হয়, ওয়ালাদে সালেহ যদি হয়, এই সন্তান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত। সন্তান হইতে হবে কি কথা বলার না দেখা তারা সুসন্তান, যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় ওয়ালাদে সালেহ, সালেহ সন্তান। যেই সন্তানটা সবসময় সালেহ কাজ করে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, খারাপ কাজ করে না, এইরকম সন্তানগুলোর নাম হল ওয়ালাদে সালেহ, নেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সন্তান সন্ততিগুলোকে আমাদের জন্য একদিকে জিনাত বানিয়ে দিচ্ছেন, সৌন্দর্যের উপকরণ বানিয়ে দিচ্ছেন, আবার আমাদের জন্য এদেরকে পরীক্ষার উপকরণও বানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে দুটোই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সন্ততি জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের জন্য সৌন্দর্যের উপকরণ, তোমাদের জীবনকে সুশোভিত করার উপকরণ, সম্পদ যদি না থাকে, মাল যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদত করা সম্ভব হয় না। সম্পদ নাই, পৃথিবীতে এরকম মানুষ আছে যে বলে যে আমার টাকা পয়সা সম্পদের দরকার নেই, এরকম মানুষ আছে আপনাদের এলাকায়? আছে। সম্পদ অবশ্যই দরকার, দুনিয়ার জীবনে আল্লাহ দ্বীনের উপরে টিকে থাকতে হলে সম্পদ লাগবে। কারণ দারিদ্রতা এমন এক জিনিস, এই দারিদ্রতা মানুষকে উপরের নিকটবর্তী করে দেবে। আপনি দারিদ্রতার মধ্যে পড়লে বুঝতে পারবেন এটা কত কঠিন পরীক্ষা, যেই পরীক্ষায় একজন মুমিন কাফের হয়ে যেতে পারে। এজন্য সম্পদ দরকার। আল্লাহর কোন বান্দা নামাজ পড়তে গেলে সম্পদ লাগবে, টাকা পয়সা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না, পারবেন? নামাজের মধ্যে সতর টাকা খরচ, সতর টাকতে হলে কাপড় লাগবে না, কাপড় কিনতে গেলে টাকা লাগবে না, টাকা ছাড়া নামাজ পড়বেন কেন? সালাত আদায় করতে গেলে পেটের মধ্যে কিছু থাকতে হবে, খাবার থাকতে হবে, খাবার নাই নামাজে দাঁড়ালে আপনার মনোযোগ সৃষ্টি হবে না, সূরা কেরাতে মুখে আসবে না, তাহলে আপনি খাইতে গেলে টাকা লাগবে না। তাহলে এরকম সালাতের প্রত্যেকটি শর্ত রোকন আদায় করতে গেলে অর্থের দরকার, টাকার দরকার। কিন্তু আমরা মনে করি ইমাম সাহেবের মনে কোনো টাকা পয়সা লাগে না। এজন্য দেখা যায় অনেক এলাকায় ইমাম সাহেবের বেতন দেয় 2,000, 3,000, 4,000, 5,000। সমাজের এতগুলো মানুষ একটু চিন্তা করে না যে ইমাম সাহেব 4,000-5,000 টাকা দিয়ে একটা পরিবার নিয়ে কেমন চলে। আবার ওই ইমাম সাহেবের থেকে সুন্দর সুন্দর নতুন নতুন খোতবা চায়, আলোচনা চায়। আমি এলাকায় গেছি, দেখে এক ইমাম সাহেব বাদ দিয়ে দিচ্ছে, প্রতি মাসে ইমাম পাল্টায়, 2-3 মাস পর পর ইমাম পাল্টায়। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই, ইমাম সাহেব আসলে 2-3 মাস পরে আসলে দেখি এক ইমাম সাহেব, আবার থেকে আরেক ইমাম সাহেব, ঘটনা কি? ওই হুজুর প্রতি জুমায় একই বয়ান করে, একই ওয়াজ করে, নতুন নতুন সুন্দর সুন্দর কোরআন হাদিসের ওয়াজ করে। তা আমি জিজ্ঞেস করলাম বেতন দেন কত, সম্মানি দেন কত? কয় 3,500 টাকা। 3,500 টাকা দিয়ে সুন্দর সুন্দর বয়ান চায়, সুন্দর সুন্দর ওয়াজ চায়, সুন্দর সুন্দর খোতবা চায়। তা আমি বললাম আল্লাহ আকবার, 3,500 টাকার বেতন দিয়ে খতিব সাহেব যে মিম্বরে দাঁড়াইতে পারে এটাই তো আল্লাহর বিরাট শকর। খতিব সাহেব তো মিম্বর থেকে পড়ে যাওয়ার কথা, মিম্বরে তো দাঁড়াইতে পারবে না, কিন্তু আল্লাহর বড় শকর যে উনি মিম্বরে দাঁড়াইতে পারেন, কথা বলা তো পরের কথা দাঁড়াইতে পারছে। কারণ 3,500 টাকা দিয়ে তিনি নিজে খাবেন না, তার পরিবার পরিজন খাবে, কিভাবে চলবে? মানুষ মনে করে যে মনে হয় আলেমুলামাদের টাকা পয়সা লাগে না, আলেমুলামাদেরকে টাকা পয়সা দিতে গেলে কত যে চিন্তা ভাবনা করে যে অনেক টাকা মনে হয় দিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ দিন পালন করতে গেলেও সমাজে টাকা পয়সা লাগে। এজন্য আল্লাহ পাক বলছেন المال والبنون زينة الحياة الدنيا, মাল কে সম্পদ কে তোমাদের দুনিয়ার জীবনের জিনাত বানিয়ে দিয়েছে। তবে বেশি সম্পদ হইলে এটা ক্ষতিকর, এমন পরিমাণ সম্পদ হইতে হবে যে পরিমাণ সম্পদ তারা মানুষের কাছে হাত পাততে না হয়, যেন নিজে নিজে আল্লাহর দিন পালন করার জন্য যে পরিমাণ সম্পদ লাগে ওই পরিমাণ সম্পদ হল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এত বিশাল পরিমাণ ঋণ হয়ে গেছে, যে ঋণগুলো আমি আদায় করার মতো আমার সামর্থ্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে তোমাকে আমি এমন একটা দোয়া শিখাই দেব প্রতিদিন নিয়মিত এই দোয়াটা বেশি বেশি পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ ঋণ হলেও সেই ঋণটা আদায় করার আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামি, হে আল্লাহ হারাম থেকে বেঁচে থেকে হালাল উপার্জনের উপরে আমাকে যথেষ্ট করে দাও। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আমাকে এমন পরিমাণ ধনাঢ্যতা দাও, এমন পরিমাণ সম্পদ দাও যাতে আমি মানুষের কাছ থেকে হাত পাতা থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ পাকের কাছে এই দোয়া করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল ঘিনা। হে আল্লাহ আমি আপনার কাছে চারটা জিনিস চাই, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা আমি আপনার কাছে চাই হেদায়েত, ওয়াত-তুকা আপনার কাছে চাই তাকওয়া, ওয়াল আফাফা আপনার কাছে চাই সচ্ছরিত্রতা, ওয়াল ঘিনা আপনার কাছে চাই অভাব মুক্ততা। এই চারটে জিনিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন। জমজমের পানি পান করার সময় দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। জমজমের পানিগুলোকে আল্লাহ পাক মুবারক বানিয়ে দিয়েছেন, বরকতময় পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন পানি এইটা পান করার সময় যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জমজমের পানি পান করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা দোয়া করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে এমন জ্ঞান চাই, এমন এলেম চাই যে এলেমটা হবে উপকারী, যেই জ্ঞান যেই এলেম উপকারে লাগে না, এরকম বস্তা বস্তায় জ্ঞান এলেম দরকার নাই। এলেম কম হোক এলেম সামান্য হোক কিন্তু ওই এলেমটা যদি আমার উপকারে লাগে, ওই এলেম যদি দুনিয়াতে উপকারে লাগে আখেরাতে উপকারে লাগে, আল্লাহ আপনি আমাকে ওই রকম এলেম দেন। ওয়ারিসকান ওয়াসিআ আমার রিজিকটাকে প্রশস্ত করে দেন, আমার রিজিকটাকে আপনি সংকীর্ণ করবেন না, রিজিকটা প্রশস্ত করে দেন। কারণ রিজিক প্রশস্ত না হলে তাহলে আমি দিনের উপরে টিকে থাকতে পারবো না। বসে করলে দা যত রকমের রোগ ব্যাধি আছে রাব্বুল আলামিন সকল রোগ ব্যাধি থেকে আমাকে শেফা দান করুন। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি উপকারী জ্ঞান থাকে, একজন মানুষের যদি প্রশস্ত রিজিক থাকে, একজন মানুষের যদি সমস্ত রোগ মুক্তি থাকে, শরীর সুস্থ থাকে, এই মানুষটার আর কোন জিনিসের দরকার হয় না। সুবহানাল্লাহ। তাহলে ধন সম্পদ দরকার আছে কি নাই? ধন সম্পদ না থাকলে আজকে মাদ্রাসার জন্য দিতেন কেমনে, টাকা দিতে পারতেন? আর টাকা না দিতে পারলে মাদ্রাসা এটা চলতো কেমনে? তাহলে ধন সম্পদ মুমিনের কাছে থাকা জরুরি, তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এই ধন সম্পদ যেন এমন না হয় যেটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়। এটা আল্লাহ পাক বলছেন ধন সম্পদ তোমাদের দুনিয়ায় জিনা, সন্তান সন্ততি ছেলে মেয়ে এরও তোমাদের জন্য জিনা। কারণ ছেলে মেয়ে এমন এক সৌন্দর্যের উপকরণ, দেখবেন ছেলে মেয়ে কথাবার্তা গুলো মা বাবার কাছে সুন্দর লাগে। ছেলে মেয়ে কথা বলে মা বাবার মন গুলো ভরে যায়, ছেলে মেয়ে খেলাধুলা করে মা বাবা খুশি হয়ে যায়, ছেলে মেয়ে দুষ্কামি করে তাও মা বাবা খুশি হয়ে যায়। আল্লাহ পাক এমন জিনাত বানাইছেন যে ছেলে মেয়ের খাওয়া দাওয়া কথাবার্তা ছাল ছলন সবগুলো মা বাবার একটা আনন্দের কারণ। যার একটা ছেলে মেয়ে নাই সেই বুঝে ছেলে মেয়েটা কত বড় গনিমত, কত বড় সম্পদ। ছেলে মেয়ে দান করেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ ছেলে মেয়ে দিতে পারে না। কিন্তু আমাদের দেশে আবার অনেকে ছেলে মেয়ে খোঁজার জন্য খাজা বাবার কাছেও যায়, আছে না? ছেলে মেয়ে যদি হইতে একটু দেরি হয়, বিয়ে হয়েছে দুই বছর, চার বছর, পাঁচ বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না, তখন আল্লাহর কাছে না চাই চলে যায় খাজা বাবার কাছে। ছেলে মেয়ে চাওয়ার জন্য গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, টাকা নিয়ে যায়, নিয়ে খাজা বাবার কাছে ছেলে চায়। খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইলে ইমান থাকবে? শিখ ইমান চলে যাবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাজ্জুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে শুধু কন্যা সন্তান দান করি, যাকে চাই শুধু পুত্র সন্তান দান করি, ছেলে সন্তান দান করি, যাকে চাই ছেলেও দিই মেয়েও দিই। ওয়াইয়া জাআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চাই আমি ছেলেও দিই না মেয়েও দিই না কিছুই দিই না। তাহলে এই সব কিছু দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কারো যদি ছেলে মেয়ে না হয় চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই সন্তান সন্ততি যেমন জিনা দুনিয়ার, আবার এই সন্তান সন্ততি আমাদের জন্য ফেতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদগুলো তোমাদের জন্য পরীক্ষার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, সন্তান সন্ততির ব্যাপারে খুব সতর্ক থাকিও, কারণ এই সন্তান সন্ততি তোমার জান্নাতেরও কারণ হতে পারে, তোমার জাহান্নামেরও কারণ হতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে কাফেল না করে দে, তোমাদেরকে যেন বিমুখ না করে দে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এরকম হয় তোমার সন্তান সন্ততি তোমার ধন সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে গাফল করে দিছে, তাহলে তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতেও তুমি ক্ষতিগ্রস্ত হবে। সন্তান সন্ততি যেন তোমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর দিন থেকে তোমাকে গাফল না করে। এই সন্তান সন্ততি সদাকায় জারিও হতে পারে, আবার এই সন্তান সন্ততি জাহান্নামে যাওয়ারও কারণ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মা তাল ইনসানু আনকাতা আমালুহু, যখন কোন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কোন আমল করার সুযোগ নেই। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তিনটা আমল তার বন্ধ হয় না, একটা হলো সাদাকায়ে জারিয়া, কোন কিছু মসজিদের জন্য দিয়ে গেছে, মাদ্রাসার জন্য দিয়ে গেছে, আল্লাহ রাস্তায় দিয়ে গেছে, ওয়াকফ করে গেছে, এই সকল সদাকায়ে জারিয়া তার কখনো বন্ধ হয় না। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন এলেম রেখে গেল, এমন জ্ঞান রেখে গেল যে জ্ঞান থেকে দুনিয়ার মানুষ উপকৃত হয়, এটাও তার জন্য মৃত্যুর পরে তার কবরে এটার সওয়াব যেতে থাকে। সালাতের পরে বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, রব্বি রহমহুমা, এই দোয়াগুলো যাতে মা বাবার জন্য করতে পারে। এরকম সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, ওই সন্তানটাও তার জন্য আল্লাহর কাছে সাদাকায়ে জারিয়ার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সন্তান যদি দোয়া করার মতো যোগ্য বানানো যায়, এই সন্তান নিয়ামত। মা বাবা মারা গেছে, মা বাবার জানাজা হবে, জানাজার নামাজটা কেমনে করতে হয় ওইটা অনেক সন্তান জানে না। জানাজার নামাজে দাঁড়ায় ডাইনে তাকায় বামে তাকায়, কে কেমনে নামাজ পড়ে সেদিকে তাকায়, আল্লাহ আকবার তাকবীর বলে হাত তুলবে কি তুলবে না বলতে পারে না, আল্লাহ আকবার বলার পরে হাত বেঁধে রাখবে না খুলে রাখবো তাও জানে না, সেদিকে তাকায়। এই বাবার জন্য একটু দোয়া করবে, মায়ের জন্য একটু দোয়া করবে, এই দোয়াটাও দেখা, এটা ব্যর্থতা সন্তানের না, ব্যর্থতা মা বাবা। তাকে ওই দোয়াটা শিখায় নাই, জানাজা শিখায় নাই, সন্তান কি করবে? এই জন্য প্রত্যেক মা বাবাকে তার সন্তানের ব্যাপারে, আহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি ওয়া আর-রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক মানুষ একজন দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসাবাদ করবেন। প্রত্যেকটা মানুষ তার পরিবারের দায়িত্বশীল, প্রত্যেকটা পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তার পরিবারের তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ রূপে জিজ্ঞাসাবাদ করবেন। ছেলে মেয়েকে গঠন করা, ওয়ালাদে সালে বানানো, এটা মা বাবার উপর ফরজ। সন্তান সন্ততি হতে হবে পররাতে আইন, চক্ষুর প্রশান্তিদায়ক। যেই সন্তান এমন হবে, এই সন্তান দেখে মা বাবার চোখ শীতল হয়ে যাবে। চোখের মধ্যে যেমন কিছু পড়লে, বালু পড়লে, কিছু পড়লে সারা ঘুমাসনা কসকস করে। সন্তান যদি আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়, ওই মা বাবার চোখে ঘুম আসবে না। সন্তান যদি দিনের উপরে টিকে থাকে, মা বাবার নীরবে সুন্দরভাবে ঘুম আসবে। এটাকে বলা হয় পররাতে আইন। তাহলে আমাদের সন্তান সন্ততিকে কি বানাতে হবে? ঘুমাই গেছেন, কি বানাতে হবে? ওয়ালাদে সালেহ, নেক সন্তান বানাতে হবে। নেক সন্তান কেমনে বানাইবে? এক নম্বর, নেক সন্তান বানাতে হলে ইখতিয়ার যাওজা আস-সালেহা। আম সাইবেন ভালো মিষ্টি আম, গাছ লাগাবেন টক আম, টক আম গাছ লাগাইছে, কিন্তু চান কি? মিষ্টি আম। আম চান একটা 1 কেজি করে বড় বড় করে লাগাইছেন, একটা 100 গ্রামের বেশি, তো ওখান থেকে 1 কেজি আম কোথা থেকে হবে? তাহলে আগে বীজটা ঠিক রাখতে হবে, কি বলো? কোন চান লাগাইতেছেন, কোন গাছ লাগাইতেছেন, এটা দেখতে হবে। তাহলে সন্তান যদি ভালো করতে হয়, নেক সন্তান যদি গঠন করতে হয়, প্রথমে আমাকে আপনাকে যে জিনিসটা করতে হবে, নেককার দিনদার স্ত্রী নির্বাচন করতে হবে। প্রথম গাছটা ভালো লাগাতে হবে, গাছটা দেখে শুনে লাগাইতে হবে। গাছ লাগানোর সময় খুঁজতেছেন, কোন লোকের টাকা বেশি, কার সম্পদ বেশি, ধনী লোকের মেয়ে, ধনী পরিবারের মেয়ে খুঁজতেছেন? গাছ লাগানোর সময় খুঁজতেছেন কোন বংশের মেয়ে, চৌধুরী বংশ, ভুইয়া বংশ, পাটোয়ারি বংশ, বড় বড় বংশের মেয়ে? গাছ লাগানোর সময় খুঁজতেছেন কত বড় বিশ্ব সুন্দরী, কত বড় সুন্দরী, ওইটা খুঁজে খুঁজে গাছ লাগাইতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ চারটা লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে বিয়ে করে থাকে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। কেউ কেউ বিয়ে করে সম্পদ দেখে, কেউ কেউ বিয়ে করে বংশ দেখে, কেউ কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, সুন্দরী দেখে, কেউ কেউ বিয়ে করে আল্লাহর দীন দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার উম্মত, আমি নবী তোমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, ফাজকুর বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, বিয়ে করার সময় দ্বীনকে অগ্রাধিকার দাও, দ্বীন দেখে বিয়ে করো, দ্বীনদার পাত্রী নির্বাচন করো, দ্বীনদার মেয়ে বিয়ে করো, তারিবাত ইয়াদাক, তাহলে তোমার হাত সন্তুষ্ট হয়ে যাবে, তোমার জীবনটা সৌন্দর্যময় হয়ে যাবে, তোমার দুনিয়াও সুন্দর হবে, তোমার আখেরাতও সুন্দর হবে। বিয়ে করার সময় সম্পদশালী কিনা, সুন্দরী কিনা, কোন বংশের, এত কিছুর দরকার নাই, মূল তুমি দেখবা দিনদার কিনা, পাত্রীটা মেয়েটা দিনদার কিনা, নামাজি কিনা, পর্দাশীল কিনা, কোরআন সুন্নাহ জানে কিনা, আকীদা বিশুদ্ধ কিনা, মানহাজ বিশুদ্ধ কিনা, এগুলো দেখো আগে। কারণ তোমার একটা ছেলে মেয়ে সন্তান সন্ততি বাবার কাছে বেশি থাকবে না, মায়ের কাছে বেশি থাকবে। কারণ বাবা সকালবেলা বের হয়ে যায়, রাত্রে আসে, সারাদিন সন্তানটা মায়ের কাছে থাকে। তাহলে মা যদি সকালবেলা ফজরের সময় 8টা বাজে উঠে, ওই বাচ্চা উঠবে সকাল 8টা বাজে, ওই বাচ্চা ফজরের নামাজ পড়বে না, মা যদি ফজরের নামাজ না পড়ে, মা যদি সকালবেলায় কোরআন তেলাওয়াত না করে, ওই বাচ্চাও সকালবেলায় কোরআন তেলাওয়াত করবে না। মা যদি স্টার জলসা স্টার প্লাস দেখে, ওই সন্তানও বসে বসে মায়ের সাথে সারাদিন টিভি দেখবে। মা যদি মোবাইলে সারাদিন ফেসবুক দেখে, ইন্টারনেট দেখে, ইউটিউব দেখে, ওই সন্তানও বসে বসে সারাদিন ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব দেখবে। মায়ের দ্বারা সন্তান প্রভাবিত হবে। একজনকে জিজ্ঞাসা করছে যে, ভাই আপনার ছেলে কতটুকু হয়েছে? তো উনি তো, আমার ছেলে এত বড় হয়েছে। হয়েছে কত বড়? এত বড়। এখন সবাই জিজ্ঞাসা করে যে, এত বড় কেমনে হয়? এতটুকু হয়েছে বা এতটুকু হয়েছে, এরকম না হবে, তো এরকম কেমনে হয়? ও ভাই, সকালবেলা আমি যখন অফিসে যাই, তখনও দেখি বাচ্চা ঘুমায়, রাত্রে যখন অফিস থেকে আসি তখনও দেখি বাচ্চা ঘুমায়, আমি তো বাচ্চারে এরকম দেখি না, আমি সবসময় এরকমই দেখি, আমি তো সবসময় বিছানায় দেখি, শোয়া অবস্থায় দেখি, তাহলে এতটুকু হয়েছে না, এতটুকু হয়েছে না, এটাই দেখি, কিন্তু এরকম তো দেখি না আমি কতটুকু হয়েছে। তাহলে বাবা এরকম দেখার সুযোগ পায় না, এরকম দেখার সুযোগ পায় কে? মা। এই জন্য মা নির্বাচন করতে হবে এরকম। মা যদি এরকম নির্বাচন করা যায়, তাহলে সন্তান সন্ততি দিনদার হবে, সালেহীন হবে। দুনিয়াতে হিসাব করে দেখবেন, খবর নিয়ে দেখবেন, জগৎ বিখ্যাত যত বড় বড় পণ্ডিত, বড় বড় জ্ঞানী যারা হয়েছে, এখানে বাবার অবদানও ছিল, তবে মায়ের অবদান বেশি ছিল। মায়ের অবদানেই সন্তান সন্ততি বড় আলেম হয়েছে, বড় হাফেজ হয়েছে, বড় দিনদার হয়েছে, বড় মুত্তাকিন হয়েছে। মায়ের অবদান সবচেয়ে বেশি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, সন্তান ভালো করতে হলে আগে মা ভালো করে, মায়ের জাতিকে ভালো করেন। আবার মায়ের জাতি ভালো মেয়ে বর্তমানে সমাজে খুঁজে পাওয়া একটু মুশকিল। পুরো এলাকা খুঁজে ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় না, দিনদার মেয়ে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই মেয়েগুলা কার? আমাদের না? তা আমরা কেন ভালো মেয়ে তৈরি করি না? আমরা যদি ভালো মেয়ে তৈরি করি, ভালো মেয়ে সাপ্লাই দিতে পারি সমাজে, তাহলে পুরো সমাজ সলিড হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ যাদেরকে মেয়ে দিয়েছেন, বড় সৌভাগ্যের বিষয়, বিরাট সৌভাগ্যের বিষয়। মান আলা জারিয়া তাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাতাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান লালন পালন করে, বালক হওয়া পর্যন্ত তাদেরকে লালন পালন করলো, দিন শিখাইলো, দিন শিখানোর পরে ওই মেয়েটাকে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করলো, কিয়ামতের ময়দানে আমি আর ওই মেয়ের বাবা জান্নাতের মধ্যে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। ওই মেয়ের বাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দিলেন? কারণ ওই মেয়ের বাবা দুইটা মেয়ে এমন বানাই দিছে, যেই দুইটা মেয়ে যেই দুইটা করে যাবে, ওই দুই ঘরের সব মানুষ সালেহীন হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, ওই ঘরের সন্তানগুলো দিনদার হয়ে যাবে, ওই বংশের মানুষগুলো দিনদার হয়ে যাবে। তাহলে এই দিনদারিত্বের সব কৃতিত্ব হইল ওই মেয়ের বাবার। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক মেয়ের বাবাকে এত সম্মান দিবেন, এটা আমরা দেখা যায় মেয়েদের ব্যাপারে উদাসীন। মেয়েদেরকে দেখা যায় এমন পোশাক পরাই, অল্প অল্প পোশাক, শরীরে হাত খোলা, পা খোলা, সব খোলা, সব দেখা যাচ্ছে। বাবারাই এই পোশাক কিনে কিনে দেন। আবার এরকম উগ্র চললে অনেক বাবা খুব গর্ববোধ করে যে আমার মেয়ে খুব আধুনিক, আধুনিক বানিয়েছে মেয়েকে। বাবা খুব খুশি, ওই আমার মেয়ে পার্লারে যায় প্রতি মাসে, বাবা টাকা দিয়ে পার্লারে পাঠাই দে, যে যাও বাবা মেয়েকে পাঠাই দে, তোমার গ্রুপ লাভ করে আসো, তোমার চুল কেটে আসো, তোমার এটা করে আসো, ওইটা করে আসো। বাবা নিজেকে জাহান্নামের রাস্তাটা সহজ করে দিচ্ছে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, মায়ের জাতি গঠন করতে হবে। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা বিয়ে করার সময় দিনদার পাত্রে দেখে বিয়ে করতে হবে। কারণ শরীরের সৌন্দর্য যেটা উপরে থাকে এটা দ্রুত শেষ হয়ে যায়, এটা দিন দিন ক্ষয় হয়, কিন্তু দিনদারি এটা ক্ষয় হয় না, দিন দিন বাড়তে থাকে। বয়স যত বাড়ে দিনদারি তত বাড়ে, বয়স যত বাড়ে সৌন্দর্য তত কমতে থাকে। সৌন্দর্যটা মূল বিষয় না, চামড়ার সৌন্দর্য এটা মূল বিষয় না। এই চামড়ার সৌন্দর্যটা এটা হলো কিছু ময়লা পানির সমষ্টি। একজন সুন্দর মানুষকে আপনি কিছু ডায়রিয়া হওয়ার ওষুধ খাওয়াই দিবেন, ট্যাবলেট খাওয়াই দিবেন, দেখবেন একাবারে চার দিন পাঁচ দিন যদি ডায়রিয়া হয় কোথায় চলে যাবে তার সৌন্দর্য? কিচ্ছু থাকবে না দেখবেন। এই রে আপনি পাঁচ দিন পরে চিনতেই পারবেন না, তাহলে এক সপ্তাহ পর্যন্ত তার শরীর থেকে কি বাইর করছেন, ময়লা আবর্জনা বাইর করছেন। তাহলে এই সৌন্দর্যটা কি দিয়ে? ময়লা আবর্জনা দিয়ে গঠিত। যারা এরকম দুনিয়ার সৌন্দর্যের পিছনে দৌড়ায় তারা ময়লা আবর্জনার পিছনে দৌড়াচ্ছে। কিন্তু দিনদারি যেটা, এটা বয়স যত বাড়বে দিনদারি তত বাড়বে, তাকওয়া তত বাড়বে, তাওয়াক্কুল তত বাড়বে, সবর তত বাড়বে, সৌন্দর্য তত বাড়তে থাকবে। এই জন্য সুন্দর দেখে তারা বিয়ে করে পরবর্তীতে এদের পারিবারিক জীবনে সুন্দর শান্তিময় যায় না, ঝগড়া জাতি অশান্তি সবসময় লেগে থাকে। যারা দিন দেখে বিয়ে করে তাদের পরিবারে দিন দিন মহব্বত বাড়তে থাকে, দিন দিন বাড়তে থাকে, দিন দিন বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান ভালো করতে হলে প্রথম কি লাগবে? গাছ ভালো লাগাতে হবে। গাছটা ভালো লাগাইলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে কিছু আমল করতে হবে, সন্তান হওয়ার পরে কিছু কাজ আছে, প্রথম প্রাথমিক কিছু কাজ, তারপরে হল লম্বা কাজ। আমরা প্রথম সংক্ষিপ্ত কিছু কাজের বর্ণনা দিব, এরপরে কিছু দীর্ঘমেয়াদী কাজের বর্ণনা দিব। প্রথম সন্তান হওয়ার পরে সন্তানের কানে আজান পৌঁছাই দিতে হবে। সন্তানের কানে কি পৌঁছাইতে হবে? আজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হয়েছে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে আজান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে গিয়ে নাতিকে কোলে নিয়ে আজানের বাক্যগুলো শুনাই দিলেন। সুবহানাল্লাহ, আজানের বাক্যগুলো কেন শুনাই দিলেন? ওই শিশুটাকে, ওই সন্তান তাকে জানাই দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাকে যেই আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহর পরিচয় হল আল্লাহু আকবার। তিনি মহান, তার ক্ষমতা মহান, তার কুদরত মহান, তুমি সেই আল্লাহর গোলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোন মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমাকে জানাই দেওয়া হচ্ছে আল্লাহর এই জমিনে তুমি চলা ফেরা সব করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। হাইয়া আলাস সালা, এই জমিনে এসেছ তুমি জীবনে সালাত কায়েম করবা, কখনো সালাত বাদ দিবে না। হাইয়া আলাল ফালা, তুমি সবসময় কল্যাণের কাজ করবা, সবসময় কল্যাণের কাজ করবা, তোমাকে দিয়ে যেন জমিনে কোন অকল্যাণ না হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কথাগুলো, রিসালাতের কথাগুলো, কল্যাণের কথাগুলো সর্বপ্রথম শিশুর কানে পৌঁছাই দিতে হবে। সুবহানাল্লাহ, প্রথম তাকে তাওহীদের, সুন্নতের, রিসালাতের, কল্যাণের কথাগুলো তার কানে পৌঁছাবেন। সুবহানাল্লাহ, আমরা মনে করি শিশুরে বললে শিশু বুঝে থাকে। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শিশুটাকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে সেজদারত অবস্থায় দুনিয়া পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা না করে জমিনে কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। এই জন্য আবার মাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি আপনি দুনিয়াতে যখন আসছি আমার মাথা আগে আসছে না পা আগে আসছে? আমার আমাদের মাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা দুনিয়াতে কোন অবস্থায় আসছি, দুনিয়াতে এই মাটিতে এই জমিনে যখন এসেছি সর্বপ্রথম মাথা এসেছে, হাত এসেছে, সেজদারত অবস্থায় জমিনে এসেছে। প্রত্যেকটা মানব শিশু জমিনে আল্লাহকে সেজদা করে জমিনে আসে। সেজদা করা ছাড়া এই জমিনে কারো ঢুকার অধিকার নাই। আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর সময় শিখাই দিচ্ছেন বান্দা, এই জমিনের আমার, আমি আল্লাহকে সেজদা করে আসতে হবে, সারা জীবন তোমাকে সেজদা করে যেতে হবে, কারণ তুমি আমি আল্লাহর গোলাম। এরপরে শিশুটা যখন আসলো, আজান দেওয়া হলো, আজানের পরে কি কাজ? তাহানিক করতে হবে। তাহানিক, তাহানিক বুঝেন? তাহানিক নাম শুনছেন? তাহানিক হলো একজন দিনদার সালেহীন মানুষের মুখে একটু খেজুর বা কিছু দিয়ে ছিড়িয়ে এটা ওই শিশুর মুখে দিয়ে দিল। আল্লাহ পাক যেন ওই দিনদার মানুষ থেকে তার তাসিরটা, দিনদারিত্বটা, তাকওয়াটা যেন আল্লাহ পাক এই শিশুর মধ্যে দেন, এটাকে বলা হয় তাহানি। এটা আমাদের দেশে এখন নাই, এটা মৃত সুন্নত হয়ে গেছে, হারাম সুন্নত হয়ে গেছে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আমরা যখন হিজরত করে মদিনায় গেলাম, ইহুদিরা আমাদেরকে জাদু করে দিল মদিনাতে যেন কোন মুসলমানের কোন সন্তান না হয়। ইহুদিরা এত কঠিন ভাবে জাদু করছে যেন কোন মুসলমানের কোন সন্তান না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন ইহুদিদের সকল জাদুকে আপনি প্রতিহত করে দেন। قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد يهوديদের যত গিরা ফুৎকার, যত জাদু যা আছে সব কিছু আমরা আল্লাহর কাছে আশ্রয় নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সব জাদু তছনছ করে দিলেন। সর্বপ্রথম একটা শিশু জমিনে আসলো, সেই শিশুটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা বিনতে আবি বকরের ঘরে প্রথম সন্তান জন্মগ্রহণ করল আবদুল্লাহ বিন জুবাইর। ইহুদিদের সব জাদু ভেঙে তছনছ করে দিয়েছে। মদিনার সবাই খুশি সন্তান জন্মগ্রহণের পরে নবী সাল্লামের কাছে নিয়ে আসা হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা হান্নাকাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর মুখে নিয়ে ওই খেজুরটা চিবিয়ে একটু খেজুরের অংশ আব্দুল্লাহ বিন জুবাইরের মুখে দিয়ে দিলেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আব্দুল্লাহ বিন জুবাইরের মুখে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক ঢুকেছে। সুবহানাল্লাহ, বরকত তার মুখের মধ্যে চলে গেছে। এজন্য এই তাহরিক করে দেওয়া এটা কি সুন্নত। এরপরে সন্তানের আকিকা করবেন কোন দিন করবেন? সপ্তম দিবসে, যেদিন সাত দিন হবে ওই দিন। আবার কোরবানির জন্য বসে থাকবেন না যে কোরবানি আসলে কোরবানির গরুর সাথে এক নাম দুই নাম দিয়ে বাস আকিকা করে দিবেন। আকিকা এবং কোরবানি এক ইবাদত না, দুটো দুই ইবাদত। আকিকার জন্য দিন নির্দিষ্ট হলো সপ্তম দিবস, কিন্তু কোরবানির জন্য হলো দশে জিলহজ। যেদিন শিশু জন্ম হবে সেদিন থেকে সপ্তম দিবসে আকিকা হবে, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সপ্তম দিবসে আকিকাটা হলো দামুহা বিদামিহি ওয়ালাহমুহা বিলাহমিহি ওয়াজমুহা বিআজমিহি ওয়ানফসুহা বিনফসিহি। আপনার রক্তের পরিবর্তে রক্ত, গোস্তের পরিবর্তে গোস্ত, হাড্ডির পরিবর্তে হাড্ডি, রুহের পরিবর্তে রুহ। তাহলে একটা মানুষের পরিবর্তে একটা জীব, একটা প্রাণ। একটার চেয়ে কম হইলে একটার পরিবর্তে একটা হয় না। এই জন্য আপনি যদি গরু দিয়ে আকিকা দেন তো গরু একটা হতে হবে। একটারে আবার ছয় সাত ভাগ করে আকিকা দেওয়া যাবে না। কোরবানি দেওয়া যায় কিন্তু আকিকা দেওয়া যায় না, আকিকা ভাগ হয় না। এই জন্য ছেলে হলে সুন্নাহ পদ্ধতি হলো দুইটা ছাগল, মেয়ে হলে কয়টা? মেয়ে হলে কম কেন? কারণ হলো যে এই আকিকাটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কুল্লু গোলামিন বে আকিকা ফা আহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আদা। প্রত্যেক গোলামের জন্য, প্রত্যেক শিশুর জন্য তোমরা আকিকা করো আর একটা রক্ত প্রবাহিত করো, একটা পশু জবাই করো। ওই পশুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার কষ্টগুলো, তার বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবেন। দুনিয়াতে চলাফেরা করতে গেলে ছেলেদের বিপদ আপদ বেশি, মেয়েদের বিপদ আপদ কম। কারণ মেয়েরা ঘরে থাকবে, ছেলেরা বাহিরে ঘোরাফেরা করবে, বাইরে যাবে, জিহাদের ময়দানে যাবে, কাজে কর্মে যাবে, দুনিয়ার বিভিন্ন জায়গায় যাবে, ছেলেদের বিপদ বেশি। এই জন্য ছেলেদের জন্য দুটো কোরবানি, দুটো আকিকা দিতে হয়, আর মেয়েদের জন্য একটা দিতে হয়। তবে কারো সামর্থ্য না থাকলে একটা দিলেও হয়, তবে গরু দিলে ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। তবে গরুর চাইতে ছাগল দেওয়াটাই হলো সুন্নত। ছাগল দেওয়াটা সুন্নত, গরু দেওয়াটা জায়েজ। এজন্য মনে রাখতে হবে জায়েজের চাইতে সুন্নত অনেক গুণ বেশি উত্তম। সবসময় সুন্নতের দিকে ভাবিত হইতে হবে। জায়েজ খুঁজবো কখন? যখন সুন্নত পাব না। যেখানে সুন্নত আছে সেখানে জায়েজের দিকে যাব। এরপরে সপ্তম দিবসে একটা সুন্দর নাম রাখতে হবে। আমাদের বর্তমান অনেক নামের মধ্যে শেরেক আছে। আবুল কালাম নাম আছে, আবুল কালাম আপনাদের দিকে মনে হয় নাই আছে। আবুল কালাম মানে হইল পাছাল, যে কথা বেশি কয়, খালি কথা কয়, দরকারেও কথা বলে বিনা দরকারেও কথা বলে। এদেরকে আরবি ভাষায় বলে আবুল কালাম। কিন্তু আমাদের দেশে এটা কত জনপ্রিয় নাম, কত ভাইয়ের নাম আছে আবুল কালাম আছে না? জানা না, অর্থ জানা না, নাম রেখে দিচ্ছে, মানে অর্থহীন শব্দ দিয়ে নাম রাখতেছে। অসংখ্য শেরেকি নাম, নূর মোহাম্মদ শেরেকি নাম, নূর আহমদ শেরেকি নাম, তারপরে গোলাম মুস্তফা শেরেকি নাম, তারপরে আপনার গোলাম আহমদ শেরেকি না। এরকম মুহাম্মদের গোলাম, আহমদের গোলাম, তারপরে এই অমুকের গোলাম, বিভিন্ন ধরনের গোলাম, অসংখ্য এরকম নাম। তারপর শাহজাহান, সমগ্র জাহানের বাদশাহ। সমগ্র জাহানের বাদশাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের নাম রেখে দিচ্ছে শাহজাহান, মানুষের নাম রেখে দিচ্ছে আপনার শাহ আলম। এগুলো সব শেরেকি নাম, অসংখ্য শেরেকি নাম। খেয়াল করি না আমরা এগুলো নামগুলো রেখে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুদাউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আমার উম্মতরা কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নামে, তোমাদের বাবাদের নামে রাখা হবে। সুতরাং তোমাদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখো। নাম রাখার আগে একটু ওলামায়ে কেরামদের সাথে বুঝে নেবেন যে নামটা ঠিক আছে কিনা, কোন শেরেক আছে কিনা, অর্থহীন কিনা, এটা অর্থবোধক নাম কিনা, কোরআনে থাকতে হবে, এটা জরুরি বিষয়টা। বর্তমানে আরেক প্রবণতা আছে, কোরআন তেলাওয়াত করতে গেছে, নাম একটা পাইছে, রাখি দিছে। তো কোরআনে তো ফেরাউনও আছে, কোরআনে ইবলিসও আছে, কোরআনে আবুল আহাবও আছে, আছে না? তাহলে কি কোরআনে ফাইলে রেখে দিবে? অনেকে এরকম মারাত্মক মারাত্মক শেরেকি নাম কোরআনে পাইছে, রেখে দিছে, কোরআনে পাইছে, রেখে দিছে। তো কোরআনে আছে, তো কোরআনে থাকলে কি নাম রাখা যাবে? এটা অর্থবোধক নাম হতে হবে। শর্ত হলো এটা অর্থবোধক এবং ইসলামী কালচারের সাথে, সংস্কৃতির সাথে মিল থাকতে হবে। বিজাতীয় কালচারের সাথে মিল হইলে হবে না। বাংলা ভাষায় নাম রাখা হারাম না, কিন্তু বাংলা ভাষায় নাম রাখাটা ইসলামী কালচার না। যুগ যুগ ধরে এই উপমহাদেশে মুসলমানেরা নাম রেখে আসছেন আরবি শব্দ দিয়ে। এই জন্য এখানে আপনি বাংলা যথার্থবোধ হোক, বাংলা নাম রাখে আমাদের দেশে। এখানে আমাদের পাশাপাশি হিন্দুরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, তারা বাংলা ভাষা দিয়ে, তারা সংস্কৃত দিয়ে, পালি দিয়ে তারা নাম রাখে। সুতরাং ওইটা তাদের একটা কালচার, আমাদের কালচার হলো আরবি ভাষা দিয়ে নাম রাখা। এই জন্য আমাদেরকে ইংলিশ দিয়ে, ওই বাংলা দিয়ে, এগুলো দিয়ে নাম রাখাটা যাবে না। এই জন্য নামের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো অর্থবোধক, আরেকটা হলো ইসলামের সংস্কৃতির দিকে খেয়াল রাখতে হবে। বাচ্চার মাথায় যে চুলগুলো থাকবে, সপ্তম দিবসে চুলগুলো মুন্ডন করে দিতে হবে। মুন্ডন করে কি করতে হবে? এগুলোর সম পরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহ রাস্তা সদাকা করে দিতে হবে। এটাও একটা সুন্নাহ, এটাও অনেকে জানে না। সপ্তম দিবসে মাথার চুলগুলো মুন্ডন করার পরে এই চুলগুলোর সম পরিমাণ ওজন করে স্বর্ণ অথবা রৌপ্য, অর্থাৎ তার সে পরিমাণ টাকা আল্লাহ রাস্তা সদাকা করে দিবে। এগুলো হলো তাৎক্ষণিক জন্মগ্রহণের পরে শিশুর জন্য সুন্নাহ, সন্তানের জন্য। এরপরে আপনার তার খতনা করাইতে হবে। খতনাটা ভালো হওয়ার আগে একটা সুন্দর সময়ে খতনা করাই দেওয়া, এটাও সুনাদুল মুসালিম, এটাও ফেতা, এটাও সুন্দর। এই কাজগুলো করাই দিলেন, এগুলো হলো মা বাবার উপরে একটা দায়িত্ব এবং কর্তব্য। 2 বছর পর্যন্ত দুধ পান করানো, এটা মায়ের উপরে কর্তব্য, এটা মায়ের উপরে বাধ্যতামূলক। 2 বছর শিশুর হক অধিকার, তার মায়ের দুধ পান করবে। দুধ পানের সাথে শরীয়তের অনেক বিধিবিধান সম্পৃক্ত আছে। 3 ধরনের মুহাররামাত সাব্যস্ত করা হয়েছে কোরআনে। 1 ধরনের রক্তের সম্পর্কের কারণে বৈবাহিক সম্পর্ক হালাল হয়, হারাম হয়। আরেকটা হলো দুধ পানের কারণে মুহাররামাত সাব্যস্ত হয়। 2 বছর বয়সের শিশু যদি কোন মহিলার দুধ পান করে, তাহলে ওই মহিলা তার দুধ মা হয়। দুধ মা হওয়ার কারণে ওই মহিলার ছেলে মেয়েরা তার দুধ ভাই বোন হয়ে যায়। দুধ ভাই বোন হয়ে গেলে তাদের সাথে বিবাহ হারাম হয়ে যায়। আজকে হিউম্যান মিল্ক ব্যাংক নাম শুনছেন? পত্র পত্রিকা যারা পড়েন, যারা খোঁজ খবর রাখেন, তারা জানেন যে এক জায়গায় মানুষের দুধ, মায়েদের দুধ সংরক্ষণ রাখা হবে, সেখান থেকে শিশুদের দুধ পান করানো হবে। তাহলে কার দুধ কোন সন্তানকে খাওয়ানো হচ্ছে, এটা যদি নির্ণয় করা না যায়, তখন পুরা ইসলামের মুহাররমাতের যে বিধিবিধান এটা পুরোটাই ধ্বংস হয়ে যাবে। কারণ কে কোথায় দুধ কার দুধ পান করতেছে, কে কার দুধ পাই হয়েছে, কে কার দ্রব্য হয়েছে, এটার কোন খবর থাকবে না। তাহলে সব এলাকা দেখা যাবে যে দুধ বোন বিয়ে করে বসে রয়েছে, দুধ পাইয়ের সাথে বিয়ে হয়ে বসে আছে। অর্থাৎ এগুলো ইসলামে জায়েজ নেই, এটা সম্পূর্ণরূপে হারাম। তাহলে মা সন্তানকে দুই বছর দুধ পান করাবে, এটা সন্তানের হক। এগুলো হলো তাৎক্ষণিক কাজ। এবার আসেন মূল কাজ, সন্তানকে সলেহে বানাইতে হলে কি করতে হবে। বর্তমানে সন্তান মাদকাসক্ত হয়ে যায়, বিজাতীয় কালচারে আকৃষ্ট হয়ে যায়, তারপর সন্ত্রাসী হয়ে যায়, তারপরে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তিতে আসক্ত হয়ে যায়। এগুলোর কারণে সন্তান বিপদগামী হয়। এগুলো থেকে রক্ষা করার মৌলিক চিকিৎসা যেগুলো, এক নম্বর চিকিৎসা সন্তানকে ইমানি চিকিৎসা দিতে হবে। ইমান শিখাইতে হবে, তাওহীদ শিখাইতে হবে, শিরক শিখাইতে হবে। আমাদের সবচেয়ে বড় অভাব, সন্তানকে আমরা তাওহীদ শিখাই না, শিরক শিখাই না। আল্লাহ পাক কোরআনে কারিমে লোকমান আলাইহিস সালামের তার সন্তানকে যে জিনিসগুলো শিখিয়েছিলেন সেগুলো সুন্দরভাবে তুলে ধরে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ لُقْمَانُ عَلَيْهِ السَّلَامُ তার সন্তানকে ডেকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাবা এই জীবনে কোনদিন আল্লাহর সাথে শিরক করিও না। কারণ শিরকের মতো বড় অপরাধ, বড় জুলুম আর জমিনে নাই। সন্তানকে শিখাতে হবে শিরক কি জিনিস, শিরক কাকে বলে। দেখবেন বাংলাদেশে অনেক সন্তান আছে শিরক কি জিনিস শুনেও নাই, শিরক কি জিনিস বুঝেই না, অথচ সে একজন মুসলিমের করে জন্মগ্রহণ করছে, ইমানদারের করে জন্মগ্রহণ করছে। মা বাবার উপর ফরজ সন্তানকে তাওহীদ শিখানো এবং শিরক বুঝানো, যে কোনটা করলে তার ইমান চলে যাবে, কোনটা করলে তার ইমান ঠিক থাকবে। এই তাওহীদ এবং শিরকের জ্ঞান প্রত্যেক মা বাবার উপর ফরজ তার সন্তানকে শিখানো। কিন্তু অনেক মা বাবা এই তাওহীদের জ্ঞান শিখায় না, শিরকের জ্ঞান শিখায় না। সন্তান হাতের মধ্যে লাল সুতা বাঁধি বসে দিয়েছে। বর্তমানে অনেক সন্তান দেখবেন ছেলেদের হাতে হাতে লাল সুতা বাঁধা, দেখছেন না লাল সুতা, সেই কি সুতা, এই সুতার ক্ষমতায় বিশ্বাসী। অনেকের হাতে গলায় কোমরে তাবিজ দিয়ে বসে আছে, আছে না, তাবিজের ক্ষমতা বিশ্বাসী। আল্লাহর উপরে তাওয়াক্কুল হারিয়ে তাবিজের উপরে তাওয়াক্কুল করেছে, সেই অভ্যস্ত হয়ে গেছে। অসংখ্য ছেলে মেয়েকে দেখা যায় দুনিয়ার বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে জড়িত, ভাগ্য গণনা করতে যায়, রাশি গণনা করে, বিভিন্ন রকমের মানে শিরক কি তাওহীদ কি এটাই বুঝে না, কারণ তার মা বাবা তাকে শিখায় নাই। এটা মা বাবার উপর ফরজে আইন, সন্তানকে শিক্ষা দিতে হবে কোনটা তাওহীদ কোনটা শিরক। দ্বিতীয় কাজ, সন্তানকে নামাজি বানাতে হবে, পর্দাশীল বানাতে হবে। ছেলেদেরকে মেয়েদেরকে নামাজি এবং পর্দাশীল বানানো মা বাবার উপরে ফরজ। এই ট্রেনিং, এই প্রশিক্ষণ শুরু করে দিতে হবে 7 বছর বয়স থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালা ওয়া হুম আবনাউ সাবরিন, সন্তানের বয়স যখন 7 বছর হবে সাথে সাথে নামাজের নির্দেশ দাও, অর্ডার দিতে থাকো নামাজের। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, 10 বছর হয়ে গেছে, যদি নিয়মিত সুন্দরভাবে সালাত কায়েম না করে তাহলে 10 বছর হয়ে গেলে প্রয়োজন শাস্তি দাও। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজে, 10 বছর হয়ে গেছে, তাদের ঘুমানোর জন্য বিছানা আলাদা করে দাও। তাহলে সন্তানকে নামাজ অবশ্যই বাধ্যতামূলক করে দিতে হবে। সকালবেলায় অনেক মা বাবা দেখা গেছে ফজরের আজান পরে উঠে বাবা মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে রয়েছে, ঘরের মধ্যে সন্তান ঘুম থেকে উঠে নাই নামাজের জন্য, বাবার ওই প্রথম কাতারে তাকবীরে উলার সাথে ফজরের নামাজ আদায়ের কোনো মূল্য নাই। বাবা মসজিদে বসে না থেকে যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি নামাজের জন্য না উঠবে ততক্ষণ পর্যন্ত তিনি ঘরের মধ্যে দাওয়াতে কাজ করবেন। বাধ্যতামূলক সন্তানকে তিনি তুলতেই হবে, কারণ এই সন্তানের কারণে কেয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে নামাজি বানাইতে হবে, পর্দাশীল বানাইতে হবে, পর্দায় অভ্যস্ত করতে হবে। বর্তমানে আমরা মেয়েদেরকে পর্দা অভ্যস্ত করি, 7 বছর বয়স হলে পর্দার অভ্যাস প্র্যাকটিস শুরু করে দিতে হবে, 10 বছর হলে বাধ্যতামূলক করে দিতে হবে যে পর্দা করতেই হবে, 10 বছর পরে পর্দা থেকে বাহিরে থাকার কোন সুযোগ দেওয়া যাবে না, এমনকি ঘরের ভিতরে আপনতরীণ পর্দার অভ্যাস করতে হবে। অনেকে বাহিরে গেলে পর্দা করে, বাহিরে গেলে পর্দা করে, ঘরের মধ্যে পর্দা না। ঘরের ভিতরেও মাহরাম ছাড়া গায়ে মাহরামের সামনে পর্দা যাওয়া যাবে না। মাহরাম বুঝতে হবে মাহরাম কার। ঘরের ভিতরে দেখা যায় দেবর থাকে, বাসর থাকে, দেবর বাসর মাহরাম না, দেবর বাসরের সামনে হেজাবহীন পর্দাবিহীন যাওয়া যাবে না। ঘরের ভিতরে দেবরের ছেলে থাকে, বাসরের ছেলে থাকে, অনেক সময় মনে করে এগুলো তো আমাদের বাচ্চার মতো, আমাদের ছেলের মতো, এগুলোর আমরা কত কোলে লইছি, কত লালন ধারণ করছি, এগুলোর সাথে আবার কিসের পর্দা, অনেকে এরকম করে, এ তো আমাদের ছেলের মতো, আমরা এটা লালন পালন করছি, আমরা এটা বড় করছি। অনেক মামি সাসি জ্যাঠাই এরা পর্দা করে না, কিন্তু এদের জন্য পর্দা করা ফরজ। ঘরের ভিতরে আভ্যন্তরীণ ভাবে মাহরাম ছাড়া গায়ে মাহরাম যতজন আছে সবার সাথে পর্দা করা ফরজ। এই পর্দার প্র্যাকটিস, পর্দার অনুশীলন ছোটবেলা থেকে শুরু করে দিতে হবে। যদি শুরু না করে তো বড় হওয়ার পরে আপনি জোর করে বাধ্যতামূলক পর্দা করাইতে পারবেন না, কারণ পর্দা এটা অভ্যাসের ব্যাপার, অভ্যাস যদি না থাকে তো পর্দা করবে কিভাবে। এই জন্য পর্দার অভ্যাস মা বাবার বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে পর্দার অভ্যাস করে দিতে হবে। স্বামীর বাড়িতে গেলে পর্দার অভ্যাস করানো যায় না, দেখা যায় চাপে পড়ি, স্বামীর চাপে পড়ি, সাময়িক পর্দা করলেও কিন্তু শরীয়তের যে পর্দা সেই পর্দা তার ভিতরে তৈরি হয় না। এই জন্য প্রত্যেক মা বাবা তার মেয়েদেরকে নিজের বাড়িতে বিয়ে দেওয়ার আগেই পর্দার অভ্যাস গড়ে তুলতে হবে। সন্তান সন্ততির হাতে বর্তমান তথ্য প্রযুক্তির এই মোবাইল, এই ইন্টারনেট, এই ফেসবুক, এইগুলো তুলে দেওয়া যাবে না। একসময় আমরা ছেলে মেয়েদেরকে বলতাম যে খারাপ ছেলেদের সাথে মিশিও না, খারাপ মেয়েদের সাথে মিশিও না, ঘরে বসে থাকো। এখন কিন্তু ঘরে বসে থাকা নিরাপদ না, ঘরে বসে আছে কিন্তু আপনি ল্যাপটপ দিয়ে দিচ্ছেন, ইন্টারনেট দিয়ে দিচ্ছেন, স্মার্টফোন দিয়ে দিচ্ছেন, বাস ঘরে বসে বসে আপনার সারা দুনিয়ার যত খারাপ, যত নষ্টামি, যত শয়তানি যা আছে সব এখানে সম্ভব। অনেক মা বাবা খুশি ছেলেকে মেয়েকে স্মার্টফোন দিয়েছে, দামি দামি মোবাইল দিয়ে দিচ্ছে, দামি দামি ল্যাপটপ কিনে দিচ্ছে, কি খুশি মা বাবা। কিন্তু মা বাবাকে, মা বাবা ওই সন্তানটাকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে। এই জন্য এগুলো থেকে সন্তান সন্ততিকে বিরত রাখতে হবে। সন্তান সন্ততিকে বিজাতীয় বৃষ্টি কালচার ঘরের মধ্যে ঢুকাইতে দেওয়া যাবে না। বিজাতীয় বৃষ্টি কালচার, ঠাকুর পাঁচ নাই পালন করতেছে ছেলে মেয়ে, মা বাবা কিছু বলে না, বাড়তে পালন করে ঘরের মধ্যে, মা বাবা কিছু বলে না, গায়ে হলুদের মতো বিজাতীয় কালচার পালন করতেছে, মা বাবা কিছু বলে না। এই জাতীয় বিজাতীয় কালচার গুলো ঘরে ঢুকে দেওয়া যাবে না, ঘরে ঢুকে দিবেন সন্তান আর আমাদের সহলে হবে না। কারণ বিজাতীয় কালচার যখনই তার ভিতরে ঢুকবে ইসলামিক কালচার তার থেকে দূরে সরে যাবে। আজকে এগুলো ঘরে ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে দেখা গেছে বার্থডে পালন করে, ঘরে ঘরে আজকে এই যে থাকে পাশ নাই ওই অমুক দে তমুক দে এগুলো পালন করে। তারপরে দেখা যায় ঘরের মধ্যে ডিশের লাইন এনে বিভিন্ন ধরনের চ্যানেল রাত দিন বাজতেছে, খেলাধুলার নেশায় মত্ত হয়ে গেছে ছেলে মেয়ে, মা বাবার কোনো খবর নাই। এ জাতীয় বিজাতীয় যত কালচার আছে এগুলো থেকে দূরে রাখতে হবে। আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেলে মেয়েদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে দোয়া শিখেছেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান সন্ততির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। মা বাবার দোয়া অনেক কার্যকরী হয়। আমি আর আলোচনা দিয়ে গেতে পারবো না। তো মূল কথা হলো আমার ভাইয়েরা এবং বোনেরা, বর্তমানে আমাদের সন্তান সন্ততিরা চতুর্মুখী বিভিন্ন ধরনের শয়তানি আক্রমণের শিকার। এগুলো থেকে যদি আমরা সন্তান সন্ততিকে সুরক্ষা না করি, তাহলে আমাদের সন্তান সন্ততিওয়ালাদের সলে হওয়ার সম্ভাবনা নেই। সন্তান সন্ততি বিপদগামী হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে, জঙ্গি হয়ে যাবে, খারাপ দিকে দাবিত হয়ে যাবে। আজকে অসংখ্য মা বাবা বসে বসে কাঁদে যে আহারে ছেলেটা খারাপ হয়ে গেছে, মেয়েটা খারাপ হয়ে গেছে, কি করি, আল্লাহ ছেলে মেয়ে না দিলেই ভালো হইত। কিন্তু ছেলে মেয়ে যখন আপনি গঠন করার সিস্টেম আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, সেই সিস্টেমে তো আপনি গড়ে তোলেন নাই, এইরকম তো হবে। এই জন্য আমরা খুব সতর্ক হই, কারণ এই ছেলে মেয়ে আমাদের জন্য আল্লাহর যেমন নেয়ামত, আবার কঠিন আজাবেরও একটা অন্যতম কারণ। এদের কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউ্বাল লাকুম ফাহযারুহুম, তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান সন্ততিরা তোমাদের দুশ্মন হইতে পারে, খবরদার তাদের ব্যাপারে সতর্ক থাকবা, তাদের ব্যাপারে খুবই সতর্ক থাকিও, কারণ এদের কারণে তোমাকে জাহান্নামে যেতে হইতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার, ছেলে মেয়ে আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সন্তান সন্ততিগুলোকে ওয়ালাদের সালে বানিয়ে দিন। আমাদের সন্তান সন্ততিগুলোকে দিনদার, মুত্তাকি, নামাজি, পর্দাশীল বানিয়ে দিন। এই এলাকার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করুন। এই এলাকার সকল মুরব্বীদেরকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন। এই এলাকার সকল যুবকদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা শাবাবে মদিনার মতো, সাহাবাই কেরামের যুবকদের মতো আল্লাহ পাক বানিয়ে দিন। এই এলাকার সকল শিশুদেরকে আল্লাহ পাক সালেহীন সন্তান হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.